الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون إن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ما يلفظ من قول إلا لديه رقيب عتيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أما بعد ২০১৫ সালের অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমিরে জামাত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এই সম্মেলনে অংশগ্রহণকারী সাথী ভাইরা সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের অতঃপর লাখ দরুদ ও সালাম তার শেষ নবীর উপর যা খুতবায় সংক্ষিপ্তভাবে আপনাদের খিদমতে আরজ করেছে দারসুল কোরআন এই অনুষ্ঠানে আমার বক্তব্য বিষয় হচ্ছে আল কোরআন তাকওয়া কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা রাখব এই ৩০ মিনিট সময়ের মাঝে তাকওয়া এমন একটি সাবজেক্ট যাকে রাসুল তাআত বলা হয় এতাতের আনুগত্যের মূল হল তাকওয়া যথাযথভাবে কোন আনুগত্য বাস্তবায়িত হয় না যতক্ষণ না তাতে তাকওয়া থাকে তাকওয়ার অর্থ আল্লাহর শাস্তিকে ভয় করা মনে রাখবে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর অর্থই হচ্ছে আল্লাহর শাস্তিকে ভয় করা আল্লাহর দেওয়া বিধান মতে নিজের জীবন পরিচালনা করলে যে শাস্তি নির্ধারিত আছে আল্লাহর তরফ থেকে সে শাস্তিকে ভয় করার অর্থ হচ্ছে তাকওয়া এল হাদিস আন্দোলনের মূল মন্ত্র আসল কথাটি আপনারা দেখেছেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটি একটি বিরাট বড় কথা। সকল বিধানকে বাতিল করে দিয়ে ওহির বিধান কায়েম করাই হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এতেও অনেক কিছুর প্রয়োজন আছে। সকল বিধানের বাতিল ঘোষণা করা এবং তা বাতিল করে দেওয়া, এটা ছোট কথা নয়, এতে জীবনও যেতে পারে, অনেক কিছু ক্ষতি সাধন হইতে পারে। সাহাবায়ে কেরামের জিন্দগি দেখলাম এই কথাটা খুঁজে পাই, এতে তাদেরকে তারা রক্ত রণপ্রাঙ্গণে ঢেলে দিতে হয়েছে। সকল বিধানকে বাতিল করে ওহির বিধান কায়েম করতে গিয়েই এই অবস্থা দাঁড়িয়েছে। রব্বুল আলামিন বলেন, হামাই ইয়াকফুর বিত্তাগুত মিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যারা তাগুতকে কুফরি করে, প্রত্যাখ্যান করে, ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, তারাই ইসলাম একটি মজবুত জিনিস মজবুত কবজা দিয়ে ধারণ করল, যা কোনো সময় ভাঙার নয়। এখানে বুঝলাম কি আগে তাগুতের কুফরি, প্রথমেই তাগুতের কুফরি, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া যত নিয়ম বিধান আছে দুনিয়াতে সবগুলো হলো তাগুতি বিধান, তাগুতি আইন, তাগুতি শাসন। একে আগে অন্তর থেকে দূর করতে হবে, গলায় তার মালা খুলে ফেলতে হবে, তারপরে ইমানের স্থান। তাগুতও থাকবে, ইমানও থাকবে, একাত্মার মাঝে দুটো জিনিস একত্রিত হইতে পারে না। ওই তাগুতকে প্রত্যাখ্যান করে ওহির বিধান কায়েম করা, এটাই হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য। সকল বিধানকে বাতিল করে দিয়ে ওহির বিধান কায়েমের প্রয়োজন আছে তাকওয়ার। যথাযথভাবে রব্বুল আলামিনকে ভয় না করলে ওহির বিধান কায়েম হবে না। আয়াত অনুযায়ী ঠিকই কথা, মূল কথা, তাগুতকে বাদ দিন, তাগুতকে অন্তর থেকে দূর করেন, তাগুতের মালা গলা থেকে নামিয়ে দেন, তারপরেই হচ্ছে কি ইমান, ইমানের স্থান। আমার কর্মী সকল ভাই, আপনারা দিনের খাদেম, আপনারাই সেই বাহিনী যারা তাগুতকে প্রত্যাখ্যান করে ওহির বিধান কায়েম করবেন। এই ক্ষেত্রে কেমন তাকওয়ার প্রয়োজন, তাকওয়া কি করলে অর্জিত হয়, রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে স্থান পায়, ভয় করতে আমরা বাধ্য থাকি, এই মর্মে পাক কালাম থেকে কয়েকটি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আমার সময়ের মধ্যে আয়াতগুলোর তর্জমা অনুবাদ আনুষঙ্গিক কিছু কথা আপনাদের খিদমতে পেশ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোন শাসনকে ভয় করা, প্রধানমন্ত্রীকে ভয় করো মানে প্রধানমন্ত্রীর শাসনকে ভয় করো, আল্লাহকে ভয় করো মানে আল্লাহর শাস্তিকে ভয় করো, এ ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে স্থান না পেয়েছে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তির পক্ষে, সে যে দেশেরই নাগরিক হোক, দেশের আইন কানুনকে বাস্তবায়ন করতে সক্ষম হবে না, তার পক্ষে আইন বাস্তবায়িত হবে না। আমরা আল্লাহর দেশে বাস করি, রব্বুল আলামিন আমাদের পরিচালক, রব্বুল আলামিন আমাদের সংবিধান দিয়েছেন যার বাস্তব রূপ মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি। যথাযথভাবে রব্বুল আলামিনের শাস্তিকে ভয় না করলে প্রকৃত তাকওয়া অন্তরে আসবে না। মানুষের মনে ওই তখনই ভয় আসে যখন যে কোনো নীতিমালার প্রশাসন বা প্রশাসনিক দিকটা খুব মজবুত হয়, খুব ভালো হয়। অপরাধী অপরাধ করে, তাকে পাকড়াও করে এবং সমুচিত শাস্তি দিতে পারে, দিয়ে দেয়। এইরূপ প্রশাসন মানতে মানুষ বাধ্য হয়। রব্বুল আলামিনের পরিচয় আমাদের কাছে নাই। রব্বুল আলামিন মানুষ যাতে কোনো ক্ষেত্রে তার অবাধ্য হতে না পারে, তাকে ভয় করতে বাধ্য থাকে, এই জন্য কতকগুলো প্রশাসনিক ব্যবস্থা তিনি দিয়েছেন, সেগুলি আপনাদের সামনে এখনই আয়াতগুলো পাঠ করে তার তর্জমা পেশ করা হবে। এতে আমরা বুঝতে পারব কোন এক মুহূর্তের জন্য আল্লাহ সেই প্রশাসন থেকে, তার প্রশাসনিক ব্যবস্থা থেকে অগোচরে থাকতে পারি না। সব সময় তিনি আমাদের তদারকি করছেন, তদারকির তিনি ব্যবস্থা করে দিয়েছেন। সবচাইতে মানুষের নিকটতম জিনিস হচ্ছে তার দেহ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাসরের মাঠে যখন রব্বুল আলামিন মানব জাতিকে তার কর্মের ফলাফল কি হবে, কি কি কর্ম করেছ এগুলোর খতিয়ান পেশ করবেন, তখন মানুষ বলবে রব্বুল আলামিনকে, আমি আমার জন্য বাইরের কোনো সাক্ষী গ্রহণ করতে রাজি নই, ইল্লা শাহিদা মিন্নি, সেই সাক্ষী আমার থেকেই হতে হবে, আমার হতে হবে, এমন সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য। রব্বুল আলামিন তখন তার বাকশক্তি রহিত করবেন এবং তার দেহের অঙ্গ প্রত্যঙ্গরা তার বিরুদ্ধে সাক্ষী নির্ধারিত আছে, সে সাক্ষী তারা পেশ করবেন, তার চোখে, তার কানে, তার হাতে, তার পায়ে, তার চামড়ায়, এই যে চামড়া, তার বিরুদ্ধে সাক্ষী পেশ করবেন। দেখছেন আল্লাহর প্রশাসনিক ব্যবস্থা কেমন, তাই বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সাবুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা জাহান্নামের কাছে উপস্থিত হবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষী পেশ করবে সামুহুম, তাদের কান সমূহ, কান, অবসারহুম, তাদের চক্ষু সমূহ, ও জুলুদহুম, তাদের চামড়া সমূহ। হামিম আসিজদার এই আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করলাম। 20 থেকে 22 পর্যন্ত কয়েকটি আয়াতে সুরার আছে। কিসের সাক্ষী দিবেন? মা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে কি করছিল তাদের কর্ম সম্পর্কে, তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়া সাক্ষী দিয়ে দিন। কোন তো দুনিয়াতে আমরা কেহ এমন আছে কি আমাদের জন্য কোনো মুহূর্ত আছে যেই মুহূর্তে আমরা কোনো কাজ করব, কথা বলবো, তাতে আমার কানে জানবে না, চোখে জানবে না, চামড়াও বুঝতে পারবে না। অবশ্যই অবশ্যই আমাদের দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কর্ম সম্পর্কে অবহিত, তাদের অগোচরে আমরা কিছুই করতে পারব না। আল হাদিস আন্দোলনের সাথী ভাইয়েরা, যারাই আমরা দায়িত্বে নিয়োজিত আছি, বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জন পালন করছে, এ দায়িত্ব পালন যথাযথ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা এভাবে ভয় করব রব্বুল আলামিন। ওয়াকাল জুলুদিহিম, তারা তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? চামড়া সেদিন কথা বলবে, আজ কথা বলে না। তারা উত্তর দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইয়ে, আমাদের সেই রব্বুল আলামিনই বাক শক্তি দিলেন, যিনি সব কিছুকেই বাক শক্তি দান করেছেন, তিনি প্রথমবারে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হচ্ছ আসছ। চামড়াই উত্তর দিবে, সেই রব্বুল আলামিনই আমাদের বাক শক্তি দিলেন, তাই তো আমরা কথা বলেছি। এ চামড়া থেকে আমরা কত দূরে আছি, এই চক্ষু থেকে কত দূরে আছি, এই চামড়া থেকে কত দূরে আছি, চামড়া কিছু বলবো করব আর তারা বুঝতে পারবে না। আল্লাহ আরো বলছেন, ওমা কুনতুম তাসতাতিরুনা আইয়া শাহাদালাইকুম সামুকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা এই বিষয় থেকে নিজেকে গোপন করতে পারোনি যে তোমাদের বিরুদ্ধে সাক্ষী পেশ করবে সামুকুম, এই যে তোমাদের কান সামুকুম, ওয়ালা আবসারুকুম, তোমরা তোমাদের চক্ষুকেও গোপন করতে পারোনি, না তোমরা তোমাদের চামড়া থেকে গোপনে থাকতে পেরেছ, যখন যা করেছ এরা অবহিত হয়েছে, এরা জানতে পেরেছে, এরাই তোমাদের বিরুদ্ধে সাক্ষী। দেখছেন আল্লাহর প্রশাসনিক ব্যবস্থাটা কেমন, অন্য কারো দ্বারা আমরা শাসিত নই, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গই আমাদের বিরুদ্ধে সাক্ষী। একটু চিন্তা ভাবনা করে দেখি, আল্লাহ বলছেন আসল ব্যাপারটা হলো তোমার ধারণা করতে যে আল্লাহ আমরা যা কিছু করি অধিক অধিক অধিক বিষয় সম্পর্কে অবহিত নয়, আল্লাহ বুঝতে পারেন না। যদি তোমরা মনে করতে রব্বুল আলামিন আমাদের সব কিছুই জানেন, তাহলে এমন কি করতে পারতে না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি মনের পরিকল্পনা জানেন, পরিকল্পনা এঁকেছি এখনো শব্দ দ্বারা তা প্রকাশ করিনি, কর্মে পরিণত করিনি। রব্বুল আলামিন তা জেনে ফেললেন আমি কোন বিষয়ের পরিকল্পনা এঁকেছি। সুরাহ আমি মাসিদাত 20-22 পর্যন্ত কয়েকটি আয়াতে রব্বুল আলামিনই কথা বললেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। সেই দিন আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, তাদের বাক শক্তি রহিত করব, কতকাল্লিমুনাইদিহীন তাদের হাত আমাদের সাথে কথা বলবে, অত্যাশাদ আর জুলহম তাদের পায়ে সাক্ষী দিবে, হেমা কানেক সেবন তাদের কৃতকর্ম সম্পর্কে দুনিয়াতে কি করছিল সবগুলো এই যে পা সাক্ষী দিয়ে। এক মুহূর্তের জন্য চিন্তা করি আমরা, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী নিয়োজিত আছে, সেই কোটে রব্বুল আলামিনের কাছে যদি ভালো কাজ করি ভালোর সাক্ষী দিবে, আর মন্দ কাজ করে থাকি মন্দের সাক্ষী দিবে। আরো চলি, মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফ 18 নম্বর আয়া, সূরা কাফের 18 নম্বর আয়াত। মা ইয়ানফিযু মিন কওলিন, তারা কোন একটি কথা প্রয়োগ করতে পারে না, কিন্তু তাদের কাছে সাদা সবসময় জাগ্রত প্রহরী নিযুক্ত আছে, এদের অগচরে তারা কোনো একটি কথা প্রয়োগ করতে পারে না। তাহলে যত কথা আমার মুখ দিয়ে বের হবে সমস্ত কথা তারা সংরক্ষণ করছেন, তারা লিপিবদ্ধ করছেন। দেখুন রব্বুল আলমিনের প্রশাসনিক ব্যবস্থা কত মজবুত। আরও চলি, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জুলজেলা আয়াত নম্বর 4। সেই দিন এ পৃথিবী তার সংবাদ বলবে, খবর বলে দিবে। তিরমিজির হাদিস আছে, হাদিস নম্বর 3429, হাদিসটি সহিহ। পৃথিবী কি কথা বলবে? আল্লাহর নবী তিনি ব্যাখ্যা দিয়েছেন এই পৃথিবীর উপরে বিচরণ করে কোন দিনে কোন সময়ে কি ধরনের গুনাহ করেছে, পৃথিবী রব্বুল আলামিনকে সেই দিন এই খতিয়ান পেশ করবে। দিনের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকবে, গুনাহের বিবরণ থাকবে। অস্বীকার করা যাবে কিছু? কিছুই অস্বীকার যাবে না। তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের কাছে আমি না বলে পারলাম না, আল্লাহ বলেছেন সমস্ত মাখলুকের সামনে আমার উম্মত থেকে একজন ব্যক্তিকে রব্বুল আলামিন নির্বাচন করবেন, তার সামনে 99 খানা এক কম 100 খানা খাতা খুলে দিবেন। এই খাতাগুলো কত বড় হবে? যত দূরে তার দৃষ্টিশক্তি যায় এত বড় বড় খাতা 99 খানা তার সামনে খুলে দিবে। বল আতুন কেরমিন হাজা সাইয়া, তুমি কি এতে যা লেখা আছে তোমার গোনা এগুলোর কোনোটি অস্বীকার করতে পারো? লা ইয়া রব্বি, না আমি কোনোটি অস্বীকার করতে পারি না। তুমি বলো আমার লেখক ফেরেশতাগণ তোমার কর্ম সম্পর্কে লিখেছে, তোমার কথা সম্পর্কে লিখেছে, তারা কি বাড়াবাড়ি করেছে? তুমি বলনি করনি আর তারা লিখেছে এমন কিছু এই কিতাবের মধ্যে খাতাগুলোর মধ্যে আছে নাকি? 99 খানা খাতা এত বড় বড় হবে যত দূরে তার দৃষ্টিশক্তি যায়। হওয়াতে লাগবে জীবনে কত লক্ষ কোটি কর্ম করেছে, লক্ষ কোটি কথা বলেছে, সবগুলো লিপিবদ্ধ আছে। মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর এক সূরার মাঝে রব্বুল আলামিন বলছেন এ কেমন কিতাব, কেমন পুস্তক, কেমন খাতা গো, ছোট বড় কোনোটাই বাদ দেয়নি, সবগুলো সংরক্ষণ করেছে। মানুষ যদি এক মুহূর্তের জন্য চিন্তা করে যে পার পাবার কোনো উপায় নাই, বাংলাদেশে খুন করে ভারত পালিয়ে গেলাম বেঁচে গেলাম, অন্য কোনো দেশে চলে গেলাম বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর মুলুক থেকে কোথাও পালিয়ে যাওয়া যাবে না। এসবগুলোই তো আমাদের আমলকে রেকর্ড করছে। রব্বুল আলামিন বলবেন যাও এখন ওজন হবে, ওজন এই জন্য 90 খানা খাতা এক পাল্লাই দেওয়া হবে, আরেকটা চিট ছোট্ট একখানা কাগজ বের করে দেখাবেন, দেখো তোমার একটি আমল, তাতে আছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই চিঠিতে লেখা আছে এই কালেমা, কখন সে বলেছে, রব্বুল আলামিনের ফেরেশতাগণ তা সংরক্ষণ করেছে। এক্ষুনি ওজন হবে, 99 খানা খাতায় এক পাল্লায় দিবেন, আর চিট আর এক পাল্লায় দিয়ে বলবেন, যাও তোমার ওজনটা দেখে নাও। বিরাট বড় বড় পাল্লা। আবুল কাসেম লালকাই কিতাবুস সুন্নার মাঝে বলেন, এই যে তারাজু আমাদের কাছে আছে, এই রূপই তারাজু হবে, 2খানা পাল্লা হবে, জিবিল আমিন ওজন করবেন, 1খানা পাল্লা এত বড় হবে, 7 খণ্ড আকাশ এবং জমিন যদি তাতে দিয়ে দেওয়া হয়, 1 পাল্লাই তার জন্য যথেষ্ট। কত বড় হবে? তবে 99খানা খাতা বলবেন, কেমন করে পাল্লাতে দিয়ে দিবেন এত বড় বড় খাতা? এই চিন্তা আমাদের করতে হবে না। জিবিল আমিন ওজন করবেন। এক তিল পরিমাণ নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা হয়ে গেলে তাকে জাহান্নামে যেতে হবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া উম্মুহু হাওয়িয়া। এমনি ভাবে এক তিল পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে নেকির পাল্লা ভারী হলে তাকে সুখময় স্থান জান্নাত রব্বুল আলামিন দিবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি রাইশাতির রাদ। কে আছি আমরা আজকে বসে বসে চিন্তা করব, আমার ওজনের খবরটা কি হবে, আমার ওজনের খবরটা কি হবে, কি আমরা চিন্তা করছি? আল্লাহর নবীর খিদমতে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কতক দাস আছে, দাস গোলাম, এরা আমার অবাধ্য, আমার কথা শুনে না, আমার রাগ হয়, তখন আমি ওদেরকে পিছন দিয়ে গালিগালাজ করি, বলুন তো হাসরের মাঠে আমার কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, কত পাওয়ারের মার দিয়েছেন, গালি গালাজ করেছেন, এটাও এক পাল্লাতে রাখা হবে, তারা যে অবাধ্যতা করেছে সেটাও আর এক পাল্লাতে দেওয়া হবে। যদি সমান সমান হয় তোমার তাতে কোনো অসুবিধা নাই, আর যদি তোমার এই প্রহারের পিছন দেওয়ার গালি গালাজ খাওয়ার ওজন বেশি হয়ে যায়, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। লোককে কথা শুনে চোখের পানি থামতে পারলেন না, পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। আল্লাহ বলছেন, কি তুমি মনে করো তাই ঘটবে? রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মাঝে বলছেন, ওয়ানাদাউল মাবাসিনাল কিস্তা লিয়াউমিল কিয়ামা, সেই দিন আমি ইনসাফে তারাজু কায়েম করব, লা তুযলামু নাফসুন শাইয়া ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা কাসিবিন। সেই দিন আমি ইনসাফের তারাজু কায়েম করব, কোনো ব্যক্তির প্রতি তিল পরিমাণে জুলুম করা হবে না। এক তিল পরিমাণে যদি ভালো আমল করে রব্বুল আলামিন সেটা হাজির করবেন, আর যদি এটা আল্লাহর অবাধ্য হয়ে চলে করে থাকে রব্বুল আলামিন সেটাও তার কাছে হাজির করবেন। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য রব্বুল আলামিনই যথেষ্ট, রব্বুল আলামিনের কোনো হিসাব রক্ষক থাকবেন না। হাদিস আছে, এ দুনিয়ার হিসাবে সকাল থেকে নিয়ে দিন 12টার আস্তে আস্তে রব্বুল আলামিন সমস্ত হিসাবকে শেষ করে দেবে। আমি আমার সকল দিনী ভাইকে, সাথী ভাইকে এই ব্যাপারে আরজ করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে ভয় ভীতির কথা আমরা শুনলাম, এই এরূপ ভয় ভীতি এ তাদের মূল। যে কোনো কথা আমরা শরীয়তের শুনবো মানবো, এর মূলে হচ্ছে কি, তাকওয়া। এই ভয় যদি আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, যথাযথভাবে সেই আইনটা, সেই নিয়মটা, সেই বিধানটা পালন করা আমার পক্ষে সম্ভব হবে। আর যদি এইরূপ ভয় ভীতি না থাকে, তাহলে যা হচ্ছে তাই হবে। আমরা যেই সংগঠনের অন্তর্ভুক্ত, এখানে আমাদেরও আমির আছে, আমির কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমাদের পরিচালনা করছেন, সংগঠন করছেন, দায়িত্ব অর্পণ করছেন। মূলত এগুলো আল্লাহর আইনের কথা, মূলত এগুলো রাসুলের কথাই তিনি আমাদের কাছে বলছেন। এই সবগুলো বাস্তব জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে যদি রব্বুল আলামিনকে সেইভাবে ভয় করতে পারি, তার সংক্ষিপ্ত আলোচনা করা হলো, নিশ্চয় এগুলোকে বাস্তবায়ন করা, এভাবে আনুগত্য করা, তার শ্রদ্ধা সম্মান করা, এগুলো আমাদের পক্ষে সঠিকভাবে পালিত হবে। আর যদি এইভাবে আমাদের না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের তা সম্ভব হবে না। আমি সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা এই রূপরে কায়েম আছেন, এইভাবেই আপনারা আনুগত্য করছেন, এইভাবে নিজের জীবনকে গড়ে তুলছেন। এটাই হলো ওই জান্নাতে যাওয়ার পথ, যে জান্নাতের জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার একটা তৌফিক দিয়েছেন। আমরা বুঝেছি, আল্লাহ যেন আমাদের ইমানকে আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা এবং পরে আরও এর আরও সংখ্যা বৃদ্ধি করা দিনের দাওয়াত দেওয়ার রব্বুল আলামিন আমাদের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত আলোচনা শেষে আমি আমার আলোচনা শেষ করছি। আমিও আপনাদের কাছ থেকে দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাকেও সেইভাবে চলার তৌফিক দান করেন। যে কয়দিন হায়াতে আছি যেন দিনের খিদমত করতে পারি, রব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।